Book 2 خمسة عشر بونيرو بونيرو الثمار والمواد الغذائية فول إبون خبر فول إبون خبر معي حبة فراولة আমার কাছে একটা স্ট্রবেরি আছে আমার কাছে একটা স্ট্রবেরি আছে মাই হাব্বাত কিউই ওয়া শাম্মামা আমার কাছে একটা কিউই এবং একটা তরমুজ আছে আমার কাছে একটা কিউই এবং একটা তরমুজ আছে মাই বুরতুকালা ওয়া হাব্বাত গ্রেপ ফ্রুট আমার কাছে একটা কমলা লেবু এবং একটা আঙুর আছে আমার কাছে একটা কমলা লেবু এবং একটা আঙুর আছে মাই তুফাহা ওয়া হাব্বাত ম্যাঙ্গো আমার কাছে একটা আপেল এবং একটা আম আছে আমার কাছে একটা আপেল এবং একটা আম আছে মাই মাউজা وحبه اناناس আমার কাছে একটা কলা এবং একটা আনারস আছে আমার কাছে একটা কলা এবং একটা আনারস আছে انا اعمل سلطه فاكهه আমি একটা ফ্রুট স্যালাড বানাচ্ছি আমি একটা ফ্রুট সালাদ বানাচ্ছি انا اكل قطعه توست আমি টোস্ট খাচ্ছি আমি টোস্ট খাচ্ছি انا اكل قطعه توست مع زبده আমি মাখন দিয়ে একটা টোস্ট খাচ্ছি আমি মাখন দিয়ে একটা টোস্ট খাচ্ছি انا اكل قطعه توست مع زبده ومربى আমি মাখন এবং জ্যাম দিয়ে একটা টোস্ট খাচ্ছি আমি মাখন এবং জ্যাম দিয়ে একটা টোস্ট খাচ্ছি انا اكل ساندويتش আমি একটা স্যান্ডউইচ খাচ্ছি আমি একটা স্যান্ডউইচ খাচ্ছি انا اكل ساندويتش بالمارجرين আমি মার্জারিন দিয়ে একটা স্যান্ডউইচ খাচ্ছি আমি মার্জারিন দিয়ে একটা স্যান্ডউইচ খাচ্ছি انا اكل ساندويتش بالمارجرين والطماطم আমি মার্জারিন এবং টমেটো দিয়ে একটা স্যান্ডউইচ খাচ্ছি আমি মার্জারিন এবং টমেটো দিয়ে একটা স্যান্ডউইচ খাচ্ছি نحتاج الى خبز وارز আমাদের রুটি এবং চাল প্রয়োজন আমাদের রুটি এবং চাল প্রয়োজন نحتاج الى سمك وستيك আমাদের মাছ এবং স্টেক প্রয়োজন আমাদের মাছ এবং স্টেক প্রয়োজন نحتاج الى بيتزا ومعكرونه سباجيتي আমাদের পিৎজা এবং স্প্যাগেটি প্রয়োজন আমাদের পিৎজা এবং স্প্যাগেটি প্রয়োজন ماذا نحتاج زياده عن ذلك এছাড়া আমাদের আর কি প্রয়োজন এছাড়া আমাদের نحتاج الى جزر وطماطم للشوربه সুপের জন্য আমাদের গাজর এবং টমেটো প্রয়োজন আর কি প্রয়োজন সুপের জন্য আমাদের গাজর এবং টমেটো প্রয়োজন এইনা সুপারমার্কেট সুপারমার্কেট কোথায় সুপারমার্কেট কোথায় আর রাজা ও আল-যিহাব www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية.